إن الإنسان لكفور مبين ورا تهار بانددر مدهويته تهار رانشو شابستو كوريات چه مانوستو اسپشتو يوكريتو كو أم اتخذ مما يخلق بنات وأصفاكم بالبنين তিনি কি তাহার সৃষ্টি হইতে নিজের জন্য কন্যা সন্তান গ্রহণ করিয়াছেন এবং তোমাদেরকে বিশিষ্ট করিয়াছেন পুত্র সন্তান দ্বারা ওয়াইযা বুশিরা আহাদুহুম বিমা দরাবা লিরহমান মাসালান যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম দয়াময় আল্লাহর প্রতি উহারা যাহা আরোপ করে উহাদের কাহাকেও সেই সন্তানের সংবাদ দেওয়া হইলে তাহার মুখমণ্ডল কালো হইয়া যায় এবং সে দুঃসহ মর্ম যাতনায় ক্লিষ্ট হয় উহারা কি আল্লাহর প্রতি আরোপ করে এমন সন্তান যে অলঙ্কারে মুন্ডিত হইয়া লালিত পালিত হয় এবং তর্ক বিতর্ককালে স্পষ্ট বক্তব্যে অসমর্থ وَجَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَنِ إِنَاثًا أَشَهِدُوا خَلْقَهُمْ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْأَلُونَ وَرَا دَوَامَيَا اللَّهَرَ بَنْدَا فِرِشْتَ دَرِكَ نَارِي گُنْنُّ كُرِيَا چھے یہ در سرشتی کی وہرا پرتکھو کریا چھلو وہ در اکتی عبشو لیپی بردھ کرا ہوئی بے এবং উহাদেরকে জিজ্ঞাসা করা হইবে وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم ان هم الا يخرصون ওরা বলে দয়াময় আল্লাহ ইচ্ছা করিলে আমরা ইহাদের পূজা করিতাম না এই বিষয়ে উহাদের কোনো জ্ঞান নাই ওরা তো কেবল মনগড়া বলিতেছে أَمْ آتَيْنَاهُمْ كِتَابًا مِّن قَبْلِهِ فَهُمْ بِهِ مُسْتَمْسِكُونَ আমি কি উহাদেরকে কুরআনের পূর্বে কোন কিতাব দান করিয়াছি যাহা উহারা দৃঢ়ভাবে ধারণ করিয়া আছে بَلْ قَالُوا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى آثَارِهِمْ مُهْتَدُونَ بَرَوْا غَرَا بَلَي আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে পাইয়াছি এক মতাদর্শের অনুসারে এবং আমরা তাহাদেরই পদাঙ্ক অনুসরণ করিতেছি وَكَذَلِكَ مَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِي قَرْيَةٍ مِن نَذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَا إلا قال مترفوها إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون এইভাবে তোমার পূর্বে কোন জনপদে যখনই আমি কোন সতর্ককারী প্রেরণ করিয়াছি তখন উহার সমৃদ্ধিশালী ব্যক্তিরা বলিত আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে পাইয়াছি এক মতাদর্শের অনুসারী এবং আমরা তাহাদেরই পদাঙ্ক অনুসরণ করিতেছি قالوا إنا بما أرسلتم به كافرون সেই সতর্ককারী বলিত তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যে পথে পাইয়াছো আমি যদি তোমাদের জন্য তদপেক্ষা উৎকৃষ্ট পথনির্দেশ আনয়ন করি তবু কি তোমরা তাহাদের পদাঙ্ক অনুসরণ করিবে তাহারা বলিত তোমরা যাহা স্বপ্রীত হইয়াছো আমরা তাহা প্রত্যাখ্যান করি فانتقمنا منهم

আমি তাহার জন্য নিয়োজিত করি এক শয়তান অতঃপর সেই হয় তাহার সহচর وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ শয়তানের এই মানুষকে সৎপথ হইতে বিরত রাখে অথচ মানুষ মনে করে তাহারা সৎপথে পরিচালিত হইতেছে حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হইবে তখন সে শয়তানকে বলিবে হায় আমার তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকিত কত নিকৃষ্ট সহচর সে وَلَن يَنفَعَكُمُ الْيَوْمَ إِذ ظَلَمْتُمْ أَنَّكُمْ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ আর আজ তোমাদের এই অনুতাপ তোমাদের কোনো কাজেই আসিবে না যেহেতু তোমরা সীমা লঙ্ঘন করিয়াছিলে তোমরা তো সকলেই শাস্তিতে শরীর أَفَأَنْتَ تُسْمِعُ الصُّمَّ أَوْ تَهْدِي الْعُمْيَ وَمَنْ كَانَ فِي ضَلَالٍ مُبِينٍ তুমি কি শুনাইতে পারিবে বধিরকে অথবা যে অন্ধ ও যে ব্যক্তি স্পষ্ট বিভ্রান্তিতে আছে তাহাকে কি পারিবে সৎপথে পরিচালিত করিতে فَإِمَّا نَذْهَبَنَّ بِكَ فَإِنَّا مِنْهُمْ مُنْتَقِمُونَ আমি যদি তোমাকে লইয়া যাই তবু আমি উহাদেরকে শাস্তি দিব أَوْ نُرِيَنَّكَ الَّذِي وَعَدَنَاهُمْ فَإِنَّا عَلَيْهِمْ مُقْتَدِرُونَ অথবা আমি উহাদেরকে যে শাস্তির ভীতি প্রদর্শন করিয়াছি আমি তোমাকে তাহা প্রত্যক্ষ করাই বস্তুত উহাদের উপর আমার তো পূর্ণ ক্ষমতা রহিয়াছে فَاسْتَمْسِكْ بِالَّذِي أُوحِيَ إِلَيْكَ إِنَّكَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ সুতরাং তোমার প্রতি যাহা ওহি করা হইয়াছে তাহা দৃঢ়ভাবে অবলম্বন করো তুমি সরল পথেই রহিয়াছ وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ কুরআন তো তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু তোমাদেরকে অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হইবে وَاسْأَلْ مَنْ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُسُلِنَا أَجَعَلْنَا مِنْ دُونِ الرَّحْمَنِ آلِهَةً يُعْبَدُونَ তোমার পূর্বে আমি যে সকল রাসূল প্রেরণ করিয়াছিলাম তাহাদেরকে তুমি জিজ্ঞাসা করো আমি কি দয়াময় আল্লাহ ব্যতীত কোনো দেবতা স্থির করিয়াছিলাম যাহার ইবাদত করা যায় وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا إِلَى فِرْعَوْنَ وَمَلَئِهِ فَقَالَ إِنِّي رَسُولُ رَبِّ الْعَالَمِينَ مُوسَى كَ تُو آمِي آمَار نِدَرْشَنْ شَوْ فِرْعَوْن وَتَهَارْ پُرِشَدْ بَرْغَنْ نِكَتْ پَتْحَيَا چِلَامْ شَيَ بُلِيَا چِلُو آمِي تُو جَغَدْ شُمَيْرْ پُتِي پَالُوكِرْ پِرِتُو فَلَمَّا جَاءَهُمْ بِآيَاتِنَا إِذَا هُمْ مِنْهَا يَضْحَكُونَ شَيْ اُوهَدِرْ نِكَتْ عَمَرْ نِدَرْشَنْ شَوْهَ عَشِبَ مَاتْرُ اُوهَرَ تَحَلْ لَوْيَا حَشِي تَبْتَرَ كُرْتِي لَاگِلُو وَمَا نُرِيهِمْ مِنْ آيَةٍ إِلَّا هِيَ أَكْبَرُ مِنْ أُخْتِهَا وَأَخَذْنَاهُمْ بِالْعَذَابِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ আমি উহাদেরকে এমন কোনো নিদর্শন দেখাই নাই যা উহার অনুরূপ নিদর্শন অপেক্ষা সৃষ্ট নয় আমি উহাদেরকে শাস্তি দিলাম যাহাতে উহারা প্রত্যাবর্তন করে وَقَالُوا يَا أَيُّهَا السَّاحِرُ ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ إِنَّنَا لَمُهْتَدُونَ وَهَرَا بَلِيَا چِلُو هَي جَادُوكَا তোমার প্রতিপালকের নিকট তুমি আমাদের জন্য তাহা প্রার্থনা করো যাহা তিনি তোমার সঙ্গে অঙ্গীকার করিয়াছেন তাহা হইলে আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করিব فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الْعَذَابَ إِذَا هُمْ يَنْكُثُونَ অতঃপর যখন আমি উহাদের হইতে শাস্তি বিদূরিত করিলাম তখনই উহারা অঙ্গীকার ভঙ্গ করিয়া বসিল ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون فرعون تهر সম্প্রদায়ের মধ্যে এই বলিয়া ঘোষণা করিল হে আমার সম্প্রদায় মিশর রাজ্য কি আমার নয় আর এই নদীগুলি আমার পাদদেশে প্রবাহিত তোমরা ইয়া দেখো না أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين আমি তো শ্রেষ্ঠ এই ব্যক্তি হইতে যে হীন এবং স্পষ্ট কথা বলিতেও অক্ষম فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين موسى কে কেন দেওয়া হইল না স্বর্ণ বলয় অথবা তার সঙ্গে কেন আসিল না ফেরেশতাগণ দলবদ্ধ ভাবে فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين এই ভাবে সে তাহার সম্প্রদায়কে হতবুদ্ধি করিয়া দিল ফলে উহারা তাহার কথা মানিয়া লইল উহারা তো ছিল এক সত্যত্যাগী সম্প্রদায় فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين যখন উহারা আমাকে ক্রোধান্বিত করিল আমি উহাদেরকে শাস্তি দিলাম এবং নিমজ্জিত করিলাম উহাদের সকলকে فجعلناهم سلفا ومثلا للآخرين তৎপর পরবর্তীদের জন্য আমি উহাদেরকে করিয়া রাখিলাম অতীত ইতিহাস ও দৃষ্টান্ত যখন মারিয়াম তনয়ের দৃষ্টান্ত উপস্থিত করা হয় তখন তোমার সম্প্রদায় তাহাতে শোরগোল আরম্ভ করিয়া দেয় وقالوا أآلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون এবং বলে আমাদের উপাস্যগুলি শ্রেষ্ঠ না ঈসা ইহারা কেবল বাগ বিতণ্ডার উদ্দেশ্যেই তোমাকে এই কথা বলে বস্তুত ইহারা তো এক বিতণ্ডাকারী সম্প্রদায় إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل সে তো ছিল আমারই এক বান্দা যাহাকে আমি অনুগ্রহ করিয়াছিলাম এবং করিয়াছিলাম বনি ইসরায়েলের জন্য দৃষ্টান্ত ولو نشاء لجعلنا منكم ملائكة في الأرض يخلفون আমি ইচ্ছা করিলে তোমাদের মধ্য হইতে ফেরেশতা সৃষ্টি করিতে পারিতাম যারা পৃথিবীতে উত্তরাধিকারী হইত وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم إيسا تو كيامت نشجت ندرشن شتران تمرا كيامت شندو كريونا ابن اما كي انشرن كرو يهي شرل پر ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين شيطان جانا تمہدر کے کچھو تے نبریت تو نا کرے شیطا تمہدر پرکاش شو شترو ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم ولأبين لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون عيسى جاكن স্পষ্ট নিদর্শন সহ আসিল তখন সে বলিয়াছিল আমি তো তোমাদের নিকট আসিয়াছি প্রজ্ঞা সহ এবং তোমরা যে কতক বিষয়ে মতভেদ করিতেছো তা স্পষ্ট করিয়া দিবার জন্য সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো ان الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم আল্লাহই তো আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক অতএব তোমরা তাহার ইবাদত করো ইহাই সরল পথ فاختلف الاحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم অতঃপর উহাদের বিভিন্ন দল মতানৈক্য সৃষ্টি করিল সুতরাং জালিমদের জন্য দুর্ভোগ মর্মন্তুদ দিবসের শাস্তি هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون উহারতো উহাদের অজ্ঞাত সারে আকস্মিক ভাবে কিয়ামত আসিবারই অপেক্ষা করিতেছে الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين بندورا شيدين هيا بوري بأكي أبوري شطو متقيرا بيتتو يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون হে আমার বান্দাগণ আজ তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা দুঃখিত হইবে না আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন যাহারা আমার আয়াতে বিশ্বাস করিয়াছিল এবং আত্মসমর্পণ করিয়াছিল উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফীহা মা তাশতাহীহিল আনফুস ওয়া তালাযুল আ'ইউন ওয়া আনতুম ফীহা খালিদুন স্বর্ণের থালা ও পানপাত্র লইয়া তাহাদেরকে প্রদক্ষিণ করা হইবে সেখানে রইয়াছে সমস্ত কিছু যাহা অন্তর চাহে এবং যাহাতে নয়ন তৃপ্ত হয় সেখানে তোমরা স্থায়ী হইবে ওয়াতিলকাল জান্নাতুল লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তাআমালুন ইহাই জান্নাত তোমাদেরকে যাহার অধিকারী করা হইয়াছে তোমাদের কর্মের ফলস্বরূপ লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাকুলুন সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল তাহা হইতে তোমরা আহার করিবে ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের শাস্তিতে থাকিবে স্থায়ীভাবে লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন উহাদের শাস্তি লাঘব করা হইবে না এবং উহারা উহাতে হতাশ হইয়া পড়িবে ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুয-যালিমিন আমি উহাদের প্রতি জুলুম করি নাই বরং উহারা নিজেরাই ছিল জালিম ونادوا يا مالك ليقضي علينا ربك قال إنكم ماكثون ورا চিৎকার করিয়া বলিবে হে মালিক তোমার প্রতিপালক যেন আমাদেরকে নিঃশেষ করিয়া দেন সে বলিবে তোমরা তো এইভাবেই থাকিবে لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون